আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। الله سبحانه وتعالى মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আবারও মসজিদে বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ইলমে দ্বীনের বড় উৎস এবং আল্লাহর নবীকেও যেই জিনিসটা অনুসরণ করতে বলা হয়েছে, কোরআনুল কারিমে এরশাদ হয়েছে فَاتَّبِعْ مَا يُوحَى إِلَيْكَ مِنْ رَبِّكَ। হে নবী, আপনার রবের প্রতি আপনার উপরে যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন। ওহী, এটা এমন একটা বিষয় যে নবীকে পর্যন্ত ওহীর অনুসরণ করতে বলা হয়েছে। একজন মুমিন তার অনুসরণের বিষয় হবে ওহী, আল্লাহর নবীর প্রতি ওহী করে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন আমরা কেবলমাত্র এটারই অনুসরণ করব। কোরআনুল কারিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। তার মানে কি, পেশাব পায়খানা করতে গেলে তাও ওহির দ্বারা বলেন, এইটা বোঝানো হয় নাই। শরিয়ার জন্য যে কথাগুলো তিনি বলেন সেগুলো আল্লাহর থেকে ওহি প্রাপ্ত হয়ে বলেন, ওহির বাইরে তিনি কোনো কথা বলেন না। কোরআনের আর একটা আয়াত আরো তাৎপর্যপূর্ণ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বাদাল আকাবিল, যদি আমার নবী আমি বলি নাই এমন কোন কথা আমার পক্ষ থেকে তিনি বলে নিজে মন গড়া প্রচার করেন, আল্লাহ তাআলা বলেছেন এইরকম বলে, ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বাদাল আকাবিল, কোন কথা যদি তিনি এরকম নিজের মন গড়া বলতেন আল্লাহ তাআলা বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে আমি তার গর্দানের সাহারাটা কেটে ফেলতাম। রাসূলও যদি কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই এমন কথা আল্লাহর পক্ষ থেকে তৈরি করে বলতেন, আল্লাহ তাআলা বলছেন আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার গর্দানের সাহারাটা কেটে ফেলতাম। এজন্য ওহির অনুসরণ করতে হবে। দুনিয়ার বেশিরভাগ লোকেরা কি বলল, কোন বড় মানুষ কি বলল, এটা অনুসরণ তো করা যাবেই না, বরং নিষেধ করা হয়েছে। কোরআনের স্পষ্ট আয়াত ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ, হে নবী, আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের বেশিরভাগ লোক কি বলল, বেশিরভাগ লোক কাকে ভোট দিল, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোকদের রায়ের অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গুমরাহির মধ্যে তারা আপনাকে নিক্ষেপ করে দিবে। বোঝা গেল সংখ্যাগরিষ্ঠ লোক, বেশিরভাগ লোক কি বলল এটা মানার কোন ইসলামের সুযোগ নেই। তাহলে আজকে যে আমরা ভোটের মাধ্যমে দিন কায়েমের স্বপ্ন দেখছি, এই ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে যারা দিন কায়েম করতে চায়, গণতন্ত্রে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? গণতন্ত্র কি ইসলাম সমর্থিত না ইসলাম বিরোধী? কোরআনের স্পষ্ট আয়াত, আমি যদি এর উপরে আয়াত পেশ করা শুরু করি, কোরআনের 100 আয়াত পেশ করতে পারবো গণতন্ত্রের বিরুদ্ধে। কোরআন বলছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, আকসারান নাস লা ইয়ালামুন, আকসারহুম লা ইয়াকিলুন, ওয়ামা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক জাহেল, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, এবং বলছে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফের আয়াত ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও কি কেমনে মুশরিক হলো আপনি বুঝতে পারেন নাই, আপনি বুঝবেন। যেই লোকগুলো আজকে শুক্রবারে নামাজ পড়ে গেল, আর কয়েকদিন পরেই এরা মূর্তির সামনে গিয়ে নীরবে দাঁড়াবে, এতক্ষণ দাঁড়াইছে কার সামনে, আর এখন গিয়ে দাঁড়াবে কার সামনে? ইবাদত করলো কার? নামাজে দাঁড়াইয়া থাকলে যদি কেয়াম ফরজ ইবাদত, এটা যদি সবের কাজ হয়, ইবাদত হয়, একই সিস্টেমে যদি কোনো ব্যক্তি মূর্তির সামনে নীরবে দাঁড়াইয়া থাকে, মূর্তির ইবাদত হবে কিনা? না হবে না। বুঝেছেন বলতেছেন তো নাকি? মূর্তিকে যারা ফুল চড়ায়, মূর্তির ইবাদত কিনা? মূর্তিকে সম্মান করা হচ্ছে কিনা? আগুনের সামনে গিয়ে যারা দাঁড়ায়, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এরকম যারা ইবাদত করে, এগুলো এক শ্রেণীর। আর এক শ্রেণী তো ওই যে মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে প্রার্থনা করে, মাজার আল্লাহর নামে জবাই করে, মাজার আল্লাহর নামে সিন্নি দেয়, এরা কারা? নামাজ পড়ে না? আল্লাহ তাআলা এটাই বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও তারা কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? বিষয়টা ক্লিয়ার কিনা? কাজী একজন মুমিন সে অনুসরণ করবে ওহির, কারণ অনুসরণ করবে, বেশিরভাগ লোক কি বলো তা না। হ্যাঁ, একটা বিষয় আছে, বেশিরভাগ বলতে যে আহলুল হল্লে ও রক্ত, যারা দিনদার, কোরআন সুন্নার জ্ঞান রাখে, এরকম লোকেরা কোন বিষয়ে মতানৈক্য হচ্ছে, সেক্ষেত্রে যদি ওই লোকদের মধ্যে বেশিরভাগ লোকের অনুসরণ করে, যদি সবাই কোরআন সুন্নার থেকে বলতেছে, হয়তো বুঝে কোন রকম বেশকম হয়ে গেছে এবং কোন দলিল তার কাছে নাই, তো সেক্ষেত্রে এই আহলুল হাল্লে ওয়ালাকদের যদি বেশিরভাগ লোকদের সংখ্যা নিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেয়, নেওয়া যেতে পারে। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, তখন 6 লোককে দিয়ে একটা সূরা গঠন করে দিলেন। এখন 6 যদি দুই দিকে সমান সমান হয়, 3 করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তিনি বললেন আবদুল্লাহ বিন ওমর, ওমরের পুত্র আবদুল্লাহ, ওনাকে উনি এমনে রায় দেওয়ার অধিকার দেন নাই, কিন্তু যদি দুই দিকে সমান সমান হয়, সেক্ষেত্রে তোমরা আবদুল্লাহর রায় নাও, আবদুল্লাহ যে পক্ষে রায় দিবে সে পক্ষে নিতে পারো। এইটা দিয়ে যদি আমরা বলি কেউ কেউ বলতে চান ইসলামী গণতন্ত্র, এটা যদি ইসলামী গণতন্ত্র হয়, এটা আসলে গণতন্ত্র নয়, সুরা, কারণ সুরা হয় যারা কোরআন সুন্নার জ্ঞানে পারদর্শী, কোরআন সুন্নার থেকে যারা সকল সমস্যার সমাধান দিতে পারে, এজতেহাদের ক্ষমতা আছে। এর উপর আমার লেখা আছে দিন কায়েমের সঠিক পদ্ধতি, আপনি দেখে নেবেন, ওইটার মধ্যে সব বিস্তারিত লিখেছি যে সুরা কেমনে হবে, সুরা কাকে বলে, সুরার যারা সদস্য হবে তাদের কি যোগ্যতা থাকতে হবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এইটাকে কেন্দ্র করে এখন একদল মানুষ আমাদের যে প্রচলিত গণতন্ত্র এটাকে সুরা বলতে চায়। আচ্ছা আসুন, ইসলামে যে সুরার কথা বলা হয়েছে সেখানে দিনদার, আহলে ইলম, কোরআন সুন্নায় পারদর্শী এমন লোকদের পরামর্শের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমাদের প্রচলিত যে গণতন্ত্র আছে, যে আলেমরা বলে যে ইসলামী গণতন্ত্র, আমরা তো আমেরিকার গণতন্ত্র করি না, আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনারা যে পার্লামেন্ট ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা কি আমেরিকার গণতন্ত্রের অধীনে না বাংলাদেশের গণতন্ত্র দিয়ে নাকি ইসলামের গণতন্ত্র দিয়ে? আমেরিকার, আমেরিকার গণতন্ত্র যে সংজ্ঞা, এখানের গণতন্ত্র সেই সংজ্ঞা। আমেরিকার যে পদ্ধতিতে ভোট হয়, এখানে সেই পদ্ধতিতে কি হয়? ভোট হয়। গণতন্ত্রের মূল বক্তব্য মাসদারুস সালতাতে জামিয়ানা শাব, সকল ক্ষমতার মালিক জনগণ। আর ইসলামে কি বলে? মাসদারুস সালতাতে জামিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়বেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো। ক্ষমতাদার মালিক কে তাহলে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তাতে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা তাকে অপমান করো। তাই ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অপমান করার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক তাহলে কে হলো? আল্লাহ। কোরআনের কথা, আমাদের গণতন্ত্র যেটা প্রচলিত আছে বাংলাদেশেও যেটা আছে, এই গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস না করলে সংবিধান কিনেন বাংলাদেশের, সংবিধান কিনে আছে কার কাছে? সংবিধান কিনে দেখবেন বাংলাদেশ সংবিধানের সাতের এক, কত অনুচ্ছেদ সাত এর এক ধারা এক লেখা আছে, এক সোজা বাংলায়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। মানে আগে লেখতো সকল ক্ষমতার উৎস জনগণ, এখন ওরা চেঞ্জ করে মালিক লেখছে, কারণ কোরআনের সাথে সংঘর্ষ হইতে হলে ওইটা স্পষ্ট ছিল, এটা স্পষ্ট। কোরআনে বলছে মালিক আল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তো এইটার বিরুদ্ধে যদি স্পষ্ট করতে হয় তাহলে কি লিখতে হবে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। উৎস বললে অনেকে বুঝবে না, এই যে খাস বাংলা লিখে দিচ্ছে একেবারে, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। কারো যদি দ্বিমত থাকে, বাসায় আবার সংবিধান আছে, কোনো দূরে যেতে হবে না, এগুলো আমরা পকেটে রাখি, কারণ যদি কোনো জায়গায় কেউ চ্যালেঞ্জ করে তো দেখাইতে তো হয়। এদের না কত কিতাব নিয়ে বসছি, এখানে উপায় নাই কোনো। কেউ যে বলবে যে না এটা আমাদের বইতে নাই, সাথে সাথে বই লেখা আছে। আমরা এটার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা সবাইকে আবার কাফের বলছি না, এটা খেয়াল রাখবেন। দুধের মধ্যে পিঁপড়া পড়ে না, তো পিঁপড়া পড়লে দুধ কি পিঁপড়া সহ খাইবেন না পিঁপড়া ফালাই খাইবেন? আমরা পিঁপড়াগুলো ফালাইতে চাই, সোজা কথা। কাজে যে যতটুকু হক কাজ করে, ভালো কাজ করে, অতটুকু আমরা সমর্থন দিই, আর যতটুকু কোরআন সুন্নার বাইরে অতটুকু আমাদের বড় হুজুর বলছে বলে আমরা ছাড় দেব তা না, আমরা ওটা দুধের মধ্যে পিঁপড়া আমরা ফালাই দিই। ক্লিয়ার বিষয়টা? আপনারা এটা খেয়াল রাখবেন যে আমরা যে এই যে বইগুলো দিয়ে সবগুলো ধরাচ্ছে, এর অর্থ এই না যে ওই পীরগুলো সব কাফের। সবাইকে আমরা কি বলতেছি? জাহান্নামে বলতেছি। এটা আমাদের কি টার্গেট? না, আমাদের টার্গেট ইসলাহ করা, সংশোধন করা। আমরা চাচ্ছি মানুষ কোরআন সুন্নার পথে ফিরে আসুক, এই কথা না বলুক। এত লোকেরা করে, এত বড় বড় আলেমরা করে, আরে ভাই এত বড় বড় আলেমরা তো শেখ হাসিনার সঙ্গে খালেদার সঙ্গে বৈঠক করে, এখন এটা কি পর্দার হুকুমটা বাতিল হয়ে গেছে বলবেন আপনি? এইখানে কি বলবেন? খালেদার সঙ্গে দেশের বড় বড় আলেমরা বসে নাই, পর্দার হুকুম গেল কই? এখন কি বলবেন যে না এত বড় আলেমরা যখন খালেদার সঙ্গে মুখোমুখি বসেছেন, আমিন হিসাবের ছবি দেখেন না পত্রিকায়, একেবারে ছবিটা এমন ভাবে দিছে যে বিয়ের সময় বউর দিকে যেমন স্বামী তাকাই থাকে সেরকম তাকাই দিছে একেবারে। কেন? আমিন হিসাব বুখারি পড়ায় না, সাইফুল হাদিস, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, বড় আলেম। নিজামী সাহেব কি আলেম না? যাই হোক, আলেম তো। এত বড় বড় আলেমরা বসলো, তাহলে মনে হয় পর্দার হুকুমটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে বলবেন আপনি? এখানে আপনি ক্লিয়ার থাকবেন যে যত বড় আলেম বসুক, পর্দার বিধান দিয়েছেন কে? কোন আলেম? আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। এই যে পর্দা পর্দা করেন, এখানে রহস্য আছে। পর্দার বিধান খালি মেয়ে লোকের জন্য, আল্লাহ তাআলা তো পর্দা করতে বলেন আগে পুরুষদেরকে, আগে কাদেরকে? এই যে চক্ষু নিচু করতে বলেন আগে পুরুষ না মেয়ে লোকের? পুরুষের আয়াত আগে, তারপরে মেয়ে লোকের আয়াত। এরপরে আয়াত আছে ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিনাত মেয়েদেরকে বলুন যে তারাও যেন তাদের চক্ষুকে নিচু রাখে। তো চোখের পর্দা প্রথমে পুরুষের না মেয়ে লোকের? তারপরে কাদের? আদেশটা কার? এটা যারা লঙ্ঘন করলো এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখেন আমি আবার কিন্তু আমিন হিসেবকে কাফের বলতেছি না, এটাও খেয়াল রাখবেন। আমি ওই যে এক কথা বলে দিলাম, যে কথাটা হচ্ছে এই যে কোরআন হাদিসের বিরুদ্ধে যে যতটুকু বিরুদ্ধে যাবে, আমরা ওটা যত বড় আলেম করুক, যত বড় বিজ্ঞজন করুক, যত কোটি লোকে করুক, আমরা কি সেটা দেখবো না কোরআন সুন্নাহ দেখবো? এটাই আজকে আলোচনা, ওইটাই ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তুমি ওটার অনুসরণ করো। ঠিক গণতন্ত্র একই কায়দায়, গণতন্ত্রে দেশের বহু আলেমদের সংগঠন আছে, সব আলেমদের প্রায় বেশিরভাগ লোকদের সংগঠন কোনো না কোনো দল আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে যে অংশগ্রহণ করেন কোন সংবিধানের নেতৃত্বে? বাংলাদেশের সংবিধানের নেতৃত্বে। বাংলাদেশ সংবিধান যেটা আছে এটা ইসলামী না কুফুরি? এটার মধ্যে লেখা আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদের, ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এটা অপরিবর্তনীয়। সংসদের কিছু দ্বারা আছে পরিবর্তনীয়, কিছু দ্বারা কি? এটা অপরিবর্তনীয়। তাহলে এই অপরিবর্তনীয় ধারার মধ্যে আছে নিরপেক্ষতাবাদ। যে ওলামায়ে কেরামরা নির্বাচনে যাচ্ছেন তারা কি এই সংবিধান মেনে তারপরে নির্বাচন করছেন, না এই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করছেন? নির্বাচিত হলে সংসদে গিয়ে এই সংবিধান রক্ষার জন্য হলফ করে তারপরে পার্লামেন্টে বসবেন না কি বসবেন? এই সংবিধান রক্ষার জন্য হলফ করতে হবে, হলফ করার পরে আপনি পার্লামেন্ট সদস্য। আর যদি কেউ না এই সংবিধানে হলফ করবো না আমি, তাহলে কি হবে? এরপর ওই সংবিধানের সাথের দুইতে আরো সুন্দর করে লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে, অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হইবে। এখন যদি এটা দ্বারা ওনারা ব্যাখ্যা দিতে চান যে এটা ওই অন্য অন্য দেশ, আমার কোন আপত্তি নেই, কিন্তু যদি এই কিতাবটার এমিলের সাথে অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তার মধ্যে কোরআনকেও নিয়ে আসে যে কোরআনেরও যতখানি অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তাহলে কোন মুসলমান মানতে পারবে না? এখন আসুন বাস্তবতায়, বাস্তবে আমরা কি দেখি, কোরআনের যতখানি অসামঞ্জস্য বাতিল করছে কিনা? চোরের হাত কাটার বিধান সংসদে বাস করবে না বাতিল করা? সুদের বিধান কোরআনে হারাম সংসদে কি? এখন আপনি বলেন যে ব্যাংকে যতগুলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাউয়া ব্যাংক, কোনো ব্যাংক, যত ব্যাংক সব কি? এটা চলবে না, এটা হারাম। এরকম ভাবে কোরআনে মূর্তি পূজা জায়েজ না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম আসনাম আনসাব নুসুব, এই ভাস্কর্য এগুলো বলছে শয়তানের কাজ। কার কাজ? ফাজিতানি বুহু। আপনি বলেন যে মূর্তি সব ভাস্কর্য সব কোরআন বিরোধী, ভাঙতে হবে। ওরা কি মূর্তি ভাঙবে না? কোরআনের এই বিধানটা বাতিল করছে। মদ ইসলামে হারাম, বাংলাদেশের আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে বৈধ না অবৈধ? এরকম ভাবে পর্দার বিধানের উপর আপত্তি করেছে। জেনার ব্যবিচারের ব্যবিচারের যে বিচার আছে, বিবাহিত হলে পাথর চুরি হত্যা করো, আইন আছে দেশে, বাতিল করা হয়েছে। আল্লাহর আইন বাতিল করে তারপরে কি করে? ইফটিজিং বাতিল করবে, কি করবে? আরে বেটা ইফটিজিং বাড়বে আরো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবী কুল লি আজওয়াজিকা ওয়া নিসা বানাতিকা ওয়া নিসাইকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ফালা ইউযাইন, তাদেরকে উত্তক্ত করবে না, ইফটিজিং করবে না। এখন তুমি তোমার মেয়েকে ছেড়ে দিবা হাই হুইল হাই হিল জুতা পরে, এরপরে টাইট পোশাক পরে, এরপরে জালনা সামনের পিছনে সব খুলে দিয়ে, এরপরে রাস্তায় চলবে, আর ছেলেরা ইফটিজিং করবে না, ঘাস খাইবে বসে বসে, ইফটিজিং বন্ধ করবে এরা। আমার দেশের ছেলেদের তো আমি প্রশংসা করি যে এবার তো ভালোই আছে, এরা যে রাস্তাঘাটে এখন মনে মেয়েদেরকে ছিঁড়ে ফারে খায় না, এই জন্য ওদের ধন্যবাদ দেওয়া দরকার যারা ইফটিজিং করে। কারণ একদিকে নারীদেরকে বেপর্দা হতে বলবা, আর একদিকে ইফটিজিং বন্ধ করার চেষ্টা করা হবে, এটা একদিকে সহশিক্ষা ছেলে মেয়ে একসাথে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুইটাকে, ওই যে কারেন্টের বাতি জ্বলে দুইটা তার আছে না, তার দুইটা একাত্র হলে তারপরে ফ্যান জ্বলবে, ফ্যান চলবে, বাতি জ্বলবে, কিন্তু সিস্টেম আছে কিনা, দুইটা তার দিয়ে পেঁচানো কিনা? এখন তার দিয়ে ওগুলো পেঁচানো আছে দুইটা তার, এটা নির্দিষ্ট নিয়মে এসে মিলবে, তারপরে বাতি জ্বলবে, ঠিক কিনা? যদি ওই পর্দাকে মাঝখানে উঠেই দেয়, দুইটা তারকে একাত্র করে দেয়, সিস্টেম ছাড়া মিলেই দেয় দুইটা তারকে, তাহলে কি বাতি জ্বলবে না আগুন জ্বলবে? তো রাস্তায় তার উঠেই দিয়েছো তুমি, পর্দা উঠেই ফেলেছ, স্কুল কলেজে পর্দা তুলে ফেলেছ, নারীদেরকে, ছেলেরা তো মাশাআল্লাহ প্যান্ট পরে, শার্ট পরে, তারপরে কোট পরে, তারপরে টাই পরে, এরপরে এবার মাথায় একটা পরে, পায়ে মোজা, আর মেয়েরা উল্টো করে, কি করে? মেয়েরা মাশাআল্লাহ ওই যে জামাটা ছোট হয়ে যায়, এরপরে বুকের কাপড় থাকে না, এরপরে কি হয়? তো এই যে বিষয়গুলো আছে, এইভাবে মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে পর্দার বিধানকে বাতিল করে হাইকোর্ট থেকে বলছে না যে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। তো পর্দার জন্য বাধ্য করা যাবে না, মেয়েদেরকে ছেড়ে দিবা, আর এইভাবে তুমি ইফতিজিং বন্ধ করবা, বন্ধ হবে না আর পারবে? আল্লাহর সাথে বেয়াদবি করেছ। এই জন্য যারা আল্লাহর আইন বাতিল করে ইফতিজিং বন্ধ করতে চায়, মুসলমান আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহর আইনকে যারা তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, আল্লাহর ভুল ধরে, সে যদি নামাজ পড়ে রোজা রাখে, তারপরেও সে মুসলমান না কাফের? পরিষ্কার বুঝতে হবে এগুলো, এগুলো নাওয়াকিজুল ঈমান। আমার জাতি এগুলো বোঝে না, আরে নামাজ পড়ে তো, শয়তান নামাজ পড়ে নাই, শয়তানের দোষটা কি? শয়তান আল্লাহ বিশ্বাস করে নাই, শয়তানের দোষটা কি? আল্লাহর ভুল ধরছে সে, কাজ কথা শোনে তা না, কথা তো আদম শোনে নাই, আদম ভুল করে নাই, আদম ভুল করে সেই গাছের ফল খাইল, আল্লাহ জিগের আদম কেন করলি গাছটা? আল্লাহ মাফ কর, মাফ চাই, মাফ চাই, ভুল করছি, ভুল করছি, মাফ চাই, আল্লাহ মাফ করছেন কিনা? রব্বানা জালামনা, একই কায়দায় শয়তানও ভুল করল, আদমকে সেজদা করতে বললেন, আদমকে সেজদা করে নাই, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস তুই কেন সেজদা করলি না? শয়তান যদি বলতো যে আল্লাহ আমি ভুল করছি, মাফ চাই, আদমের মতো বলতো, আদম যেরকম ভুল স্বীকার করলো, ক্ষমা চাইলো, মাফ চাইলো, শয়তান যদি ভুল স্বীকার করে ক্ষমা চাইতো, মাফ চাইতো, আল্লাহ মাফ করতেন কিনা? মাফ করতেন কিনা? এখন শয়তান কাফের হলো কি জন্য? ওই সেজদা না করার কারণে না, বরং এরপরে যুক্তি পেশ করছে যে আল্লাহ তোমার হুকুম ঠিক হয় নাই, আমি আদমের চেয়ে ভালো, তুমি আমাকে বানাইলে আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া, আগুনের গতি উর্ধ্বে, মাটির গতি নিম্নে, মাটির দি উপরে ছুরিয়ে মারা হয়, ও নিচের দিকে চলে আসে, আর আগুন নিচে দাঁড়াইলে উপরে চলে, তো আদম সেজদা করবে আমাকে, কেন আমি আদমকে সেজদা করতে যাব? আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করলো কে? বুদ্ধিজীবী। এর নাম কি? বুদ্ধিজীবী। বোঝা গেল, এখনো যে বুদ্ধিজীবীরা, যেই বুদ্ধিজীবীরা আল্লাহর হুকুমের ভুল ধরে, এদের প্রথম লিডারের নাম কি? বুঝতে পারছেন? বুদ্ধিজীবী পাইছেন এখন? বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বিক্রি করে খায়, মানে ইসলামের আল্লাহর দেওয়া বুদ্ধি কুফফারদের কাছে বিক্রি করে খায়, এদের নাম কি? মৎস্যজীবী কাকে বলে? মাছ বিক্রি করে খায়। দুগ্ধজীবী কাকে বলে? তা বুদ্ধিজীবী কাকে বলে? আল্লাহর দেওয়া বুদ্ধি ইহুদি খ্রিস্টানদের কাছে যারা বিক্রি করে আল্লাহর আইনকে বাতিল করার, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে ভুল ধরে, এগো নাম কি? বুদ্ধিজীবী। ঠিক পেয়েছেন তো নাকি? হ্যাঁ, বুদ্ধিজীবী ঠিক পেতে হবে, না পাইলে মুশকিল। এই বুদ্ধিজীবীরাই সর্বনাশ করে ইসলামের যুগে যুগে। তো যাই হোক, বলতেছিলাম যে আল্লাহর আইনকেও যদি আমরা এই আওতায় নিয়ে আসি, যে এই আইনের সাথে যা অসামঞ্জস্যশীল, যে আইনের যতখানি অসামঞ্জস্যশীল সে আইনের ততখানি বাতিল, এই যদি আনা হয় তার সাথে এটা যদি কোরআনকে মিলায়, আমরা এটা মানতে পারবো? তাহলে আপনি কি বুঝাচ্ছেন আমাদেরকে? এই দেশে যে ভোট হয় সেটা কি ইসলামিক, যে সুরার কথা বললাম সেই সুরা পদ্ধতিতে, না এখানে ম্যাথর, চোর, ভাটপার, ডাকাত সবাই ভোট নেওয়া হয়? এটা কিসের ইসলামিক গণতন্ত্র? কি বুঝাচ্ছেন? ইসলামের সুরা আছে আর এখানে সংসদ আছে, তো দুইটা তো মিল আছে। আমি বলি, আর ছাগলেরও পা আছে, গরুরও চারটে পা আছে, ছাগলের দুইটা কান আছে, গরুর দুইটা কান আছে, ছাগলের দুইটা চোখ আছে, গরুর দুইটা চোখ আছে, ছাগলের লেজ আছে, গরুর লেজ আছে, এই জন্য ছাগল আর গরু কি এক হয়ে যাবে? ছাগল ছাগলই, গরু কি? গরুই। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা ওহাইয়ের অনুসরণ করা। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কিতাবকে বিভিন্ন শিরোনাম দিয়ে শুরু করেছেন, যার কাছে যেটার গুরুত্ব বেশি সে ওইটা দিয়ে শুরু করেছেন। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম আবু দাউদ এরা চিন্তা করল যে ইসলাম গ্রহণ করবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। আর সালাতের জন্য দরকার কি? তাহারাত, পবিত্রতা। ওনারা এই পবিত্রতাকে মনে করলেন গুরুত্বপূর্ণ, ওনারা ওনাদের হাদিসের কিতাবগুলো শুরু করেছেন কিতাবুত তাহারাত, পবিত্রতা, উযু গোসলের বয়ান দিয়ে শুরু করেছেন, এটা গুরুত্বপূর্ণ। সেজন্য ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই উনি দেখলেন যে ইমান হচ্ছে মৌলিক বিষয়, ওহাই মৌলিক বিষয়, ঠিক আছে, কিন্তু এই হাদিসগুলো পৌঁছার জন্য সূত্র দরকার, সনদ দরকার। সনদ ছাড়া যে কোনো কাহিনী যে বলবে আল্লাহ নবী নামে মিথ্যা বলা শুরু করবে, হাদিস বলে, আল হাদিস বলে, জাল হাদিস বলবে, আল হাদিস বলে কি বলবে, জাল হাদিস বলবে। বহু হাদিস আছে, কত হাদিস, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, আল হাদিস না জাল হাদিস, জাল হাদিস। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, আল হাদিস মানে কি? জাল হাদিস। মুমিনদের রতন আছে নাকি? মুমিনদের রতন গোটা দুনিয়া, মুমিনদের রতন চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম অতন হে সারা জাহা হামার। এরকম আরো অনেক জাল হাদিস আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আউলিয়ারা কখনো মরে না, আল হাদিস মানে কি? জাল হাদিস। খাওয়ানোর আগে লবণ খাও, খাওয়ানোর পরে লবণ খাও, আল হাদিস মানে কি? ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই সেজন্য উনি দেখলেন যে এই হাদিসের মধ্যে যাতে জাল হাদিস ঢুকতে না পারে, এই জন্য উনি হাদিসের কিতাব শুরু করলেন সনদের বয়ান দিয়ে। কি দিয়ে? এরপর সনদের বয়ান, সনদের গুরুত্ব। এবং ওখানে লিখেছেন যে সুফিরা, সুফিরা যেভাবে আল্লাহ রসুলের হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে, এত মিথ্যা কথা অন্য ক্ষেত্রে বলতে দেখা যায় না। লাম নারা আস-সালিহিনা আকযাবা মিম্মা ইয়াকযিবু ফি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুসলিম শরীফের মুকদ্দমা দেখবেন, সালিহিন মানে ওখানে ওই বুজুর্গ সুফি, এদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা কথা বলতে দেখা যায় অন্য বেলায় এত মিথ্যা কথা তারা বলে না। আমরাও দেখি আমাদের দেশে বহু পিসে প্রায় জাল হাদিসগুলো বয়ান করে, তারা কি এমনি মিথ্যা বলে? এমনি মিথ্যা বলে না, কিন্তু কি করে এই জাল হাদিসগুলো বয়ান করে? মিথ্যা বলে কিনা? মিথ্যা বলে। কুলুবুল মুমিন রাসূলুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, জাল হাদিস, আল্লাহর নবীর নামে মিথ্যা বলে। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, আল হাদিস, নবীর নামে মিথ্যা বলতেছে এই লোকগুলো। এমনি কিন্তু নিজেরা কথায় কিন্তু মিথ্যা বলে না, কিন্তু হাদিসের বেলায় কি করে? মুসলিম শরীফ খুলে দেখবেন একটা সুন্দরভাবে লেখা আছে। এই জন্য ইমাম মুসলিম সনদের বয়ান দিয়ে শুরু করলেন, কারণ সনদের গুরুত্ব আছে। আপনি কার থেকে শুনলেন, সেই কার থেকে, সেই কার থেকে, এই লোকগুলোর পরিচয় কি, তারা জীবনে কোনো মিথ্যা কথা বলেছে কিনা, কোনো ধোকাবাজি করেছে কিনা, সনদ। এই জন্য সনদের গুরুত্ব আছে। মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন, যে ব্যক্তি এলেম অর্জন করতে চায় সনদবিহীন, কামা সালিল্লাযী ইরতাকিস সাতহা বিলা সুল্লামিন, সে ওই ব্যক্তির মতো যে ছাদে চড়তে চায় সিঁড়ি ছাড়া। কি ছাড়া? সিঁড়িবিহীন যেমন ছাদে চড়া যায় না, ঠিক সনদবিহীন এলেম অর্জন করা যায় না, সনদ লাগবে। এই জন্য উনি সনদের বয়ান দিয়ে শুরু করলেন। ইমাম ইবনে মাজা সিয়াসের তার আরেকটা হাদিস, ইবনে মাজা শরীফ, ইমাম ইবনে মাজা দেখলেন ইবাদত যতই করে সবকিছু করতে পারে রসুলের ইত্তেবা, রসুলের সুন্না অনুযায়ী। উনি শুরু করলেন ইত্তেবাই সুন্নাত রাসূলুল্লাহ দিয়ে, ইবনে মাজা শরীফ কি দিয়ে? বাবু ইত্তেবাই সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সুন্নার ইত্তেবা করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, ওনার বিচক্ষণতা খেয়াল করবেন, উনি চিন্তা করলেন ইত্তেবাই সুন্না বলো, হাদিস বলো, যাই বলো, এই সব কিছুর উৎস হচ্ছে কি? ওহাই। উৎস কি? এলেমের উৎস কি? তা আমি এলমে হাদিস উপর কিতাব লিখবো, হাদিসের কিতাব লিখবো আমি, এজন্য হাদিস তথা এলেমের উৎস যেটা ওহাই, ওহাই দিয়ে আমি শুরু করব। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই প্রথমে কি করেছেন? ওহাইর আলোচনা দিয়ে শুরু করেছেন। বাবুন কাইফা কানা বাদুল ওহাই ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল সেই আলোচনা দিয়ে শুরু করেছেন। আমরা ইনশাআল্লাহ বুখারী শরীফের থেকে এই দর্সগুলো আলোচনা করব, ওহাইর আলোচনাগুলো আনব, ধারাবাহিক আলোচনা হবে। আজকে একটা ভূমিকা দেওয়া হলো। ওহি মানে কি, ওহি কত প্রকারের আছে, কি কি আছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং তারপরে বুখারী শরীফ গিয়ে পড়বেন এবং দেখবেন আর সহজে বুঝে আসবে। তো সকলকে দাওয়াত রইল আজকে ভূমিকা পর্যন্তই, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তার কিতাবকে শুরু করেছেন কি দিয়ে, ওহি দিয়ে। কেন শুরু করলেন, যেহেতু ওহি হচ্ছে সমস্ত এলেমের কি উৎস, আল্লাহ তাআলা নবীকেও বলেন ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনি আপনার রবের পক্ষ থেকে যা ওহি প্রাপ্ত হয়েছেন তার অনুসরণ করুন। এই জন্য তিনি ওহি দিয়ে শুরু করলেন। ওহি দিয়ে শুরু করার পরে ইমানের আলোচনা করেছেন, ইমানের পরে দরকার ছিল আমলের আলোচনা, আমল আনেন নাই, ইমানের পরে আনসার কিতাব এলেম, কি আনসার এলেম, কারণ ইমান আনার পরে আমল করবা, আমল করব কি মন গড়া নাকি আল্লাহর হুকুম মত রাসূলের তরিকা অনুযায়ী, সেজন্য দরকার কি এলেম। এই যে এলেম হচ্ছে ইমান এবং আমলের মধ্যে একটা ব্রিজ, কিটা সেতু, সংযোগ ব্রিজ। এই জন্য আল্লাহু আকবার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা তাকে আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ জাযায় দান করুন, উত্তম বিনিময় দান করুন, আমিন। তিনি এই জিনিসটাকে উপলব্ধি করেছেন, তিনি প্রথমে ওহী দিয়ে শুরু করলেন, এরপরে কিতাবুল ইমান, এরপরে কিতাবুল ইলম, তারপরে কিতাবুত তাহারাত, এরপরে শুরু হয়েছে ইবাদত। তাহলে ইবাদতের আগে কিতাবুল ইমানের মাঝে, ইমান শুরুতে শেষে গিয়ে তাহারাত থেকে ইবাদত, মাঝখানে কিতাবুল ইলম, কি জন্য ইলম দরকার, কি দরকার, আল্লাহ তাআলা বলেছেন ইলম অর্জন করতে হবে, কি ইলম, এখানেও তো গন্ডগোল, উত্তমুল ইলম আলাও কানাবিসিন, আরেক জাল হাদিস, আর কি স্কুল কলেজের বইতে পড়ায় আর ছেলেরা লেখে মজা করে, এবং হাদিস নাকি জাল হাদিস, এলেম অর্জন করা ফরজ, কোন এলেম, কোরআনে বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম এলেম অর্জন করো ফরজ, এলেম অর্জন করা, কোন এলেম, লা ইলাহা ইল্লাল্লাহ এলেম অর্জন করা, তাওহীদের এলেম অর্জন করা, কোরআন হাদিস এলেম অর্জন করা, ওটা ফরজ। চীন দেশে কি কোরআন হাদিস আছে নাকি, চীন দেশের কারিগরি বিদ্যা মানে কি সূক্ষ্ম, যে এখন যদি বুঝাইতে পারে যে চীন দেশে গিয়ে হলো এলেম অর্জন করো, কয়েকদিন পর বুঝাইবে চীন দেশে তো এলেম কালাম না, কোরআন হাদিস নাই, তাহলে কোন এলেম অর্জন করতে হবে, ওই যে নবী কারিগরি এলেম শিক্ষা করতে বলছেন ওইটা শিখো, ওইটা ফরজ। এই চক্রান্ত করার জন্য ইহুদির দালালেরা, ইংরেজদের দালালেরা, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল তখন এই হাদিসগুলো চালু করেছে, উতলুবুল ইলম ওয়ালা কানাবিসিন, সুদূর চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো, না এটা হাদিস না, কোরআন হাদিসে এলেম অর্জন করা, সে গুরুত্ব কোরআন হাদিসে অনেক আছে, তোমার জাল হাদিস তৈরি করার কোনো দরকার নাই, এলেমের গুরুত্ব অনেক। আর এলেমের গুরুত্ব খালি মানুষের কাছে না, একটা কুত্তাও যদি এলেম অর্জন করে তারও গুরুত্ব বেড়ে যায়, দলিল আছে কোরআন থেকে, একটা কুকুর জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসলো, এমনি পালা কুকুর না রাস্তার কুকুর, এই শিকার মেরে নিয়ে আসলো, খাওয়া যায় না হারাম, আর আপনার একটা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর, শিক্ষিত কুকুর আপনি ছেড়ে দিলেন শিকার করার জন্য, ও জঙ্গলে একটা হরিণ ধরে নিয়ে আসলো, মেরে নিয়ে আসলো, জায়েজ না হারাম, জায়েজ, শিকারি কুকুরের শিকার খাওয়া জায়েজ, এটা পাখি ধরে নিয়ে আসলো, আপনি ছাড়ার সময় বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছেন, ও মরে নিয়ে আসছে, জায়েজ না হারাম, জায়েজ, কোরআন স্পষ্ট আয়াত আছে। তাহলে এখন বোঝা গেল যে শিক্ষার দ্বারা খালি মানুষ না, বরং কি কুত্তাও কি হয়, শিক্ষিত কুত্তার শিকারই খাওয়া জায়েজ, অশিক্ষিত কুত্তার শিকার খাওয়া কি নাই, এমনকি অশিক্ষিত কুত্তা যদি সাথেও থাকে তাহলে খাওয়া যাবে না। আপনি একটা কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দিলেন বিসমিল্লাহ বলে, ওরা আর একটা কুকুর সাথে দেখলেন আসছে, দুইটা কুকুর আসছে, একটা শিকার মেরে নিয়ে আসলো, এখন সাহাবীরা প্রশ্ন করে রাসূলুল্লাহ, আমি তো আমার কুকুরটাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম, সাথে দেখি আর একটা কুকুর সঙ্গে নিয়ে একটা শিকার মেরে নিয়ে আসলো, খাওয়া জায়েজ না হারাম, আল্লাহর রাসূল বলেন না, ওই অশিক্ষিত কুকুর মেরেছে সাথে, কাজে বিনার, তুমি তো তোমার কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়েছো, তুমি তো ওইটাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দাও নাই, কাজে ওটা খাওয়া জায়েজ নাই, কাজে অশিক্ষিত কুত্তার খাওয়া কি নাই, শিকার করাও জায়েজ নাই, বিষয়টা ক্লিয়ার কিনা, কাজে শিক্ষার গুরুত্ব কোরআন হাদিসে অনেক। আমাদেরকে যদি এখন ইংরেজরা শিখাইতে চায় যে বিদ্যার গুরুত্ব আছে, উত্তমুল ইলম আলাও কানাবিসিন, আমাদের এত বানানো দরকার নাই, আমাদের কোরআনের প্রথম শব্দ ইকরা পড়ো, আমাদের কোরআনে আর রহমানে বলা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, খলাকাল ইনসান নিচে পড়ে আল্লামাল কোরআন আছে আগে। কেন? যে কোরআন যদি শিক্ষা না করে মানুষ জন্মগ্রহণ করে আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের এলেম অর্জন করা করবে অতক্ষণ পর্যন্ত সে জন্মগ্রহণ করলেও মানুষ রূপে মানুষ না, সে কি পশু। এই জন্য আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কি মানে কোরআন শিখলো তারপর মানুষ হলো, কোরআন না শিখলে কি হবে? না, মানুষ হবে না। বিষয়গুলো ক্লিয়ার ইনশাল্লাহ, এদের আমরা এলেম অর্জন করবো ইনশাল্লাহ। বুখারী শরীফের থেকে এই প্রতি শুক্রবার জুমার পরে দার্স হবে, সকলেই অংশগ্রহণ করব, নিজের এলেমকে বৃদ্ধি করব এবং কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গড়ার চেষ্টা করব, অন্যকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। তৈরি আছেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।